আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা ধারাবাহিকভাবে একটা বিষয় আলোচনা করে আসছিলাম, তা হল আত্মসমালোচনা, আত্মবিচার। আত্মবিচার করা প্রয়োজন, কেন প্রয়োজন সে কথা আগে বলা হয়েছে, এখন আমরা দেখব কখন করা উচিত, আত্মবিচারটা কখন করা উচিত। এক হচ্ছে আপনি আত্মসমালোচনা করবেন বা আত্মবিচার করবেন কোনো কাজ করার আগে, আর দুই হচ্ছে যে আত্মবিচার বা আত্মসমালোচনা করবেন কোনো কাজ করার পরে। তো যখন কোনো কাজ করার আগে আপনি আত্মসমালোচনা করবেন, তখন তার বিভিন্ন অবস্থা আছে। আপনি করছেন এটা আম সময়ে না নির্দিষ্ট সময়ে, একটা কথা আছে যে আত্মসমালোচনা করবেন নির্দিষ্ট একটা সময়ে কিংবা আম সময়ে। আম সময়ে হলে আপনি কখন করবেন, আমলের আগে। আমলের আগে যখন আপনি কোন আমল করতে যাবেন, ভালো অথবা খারাপ, তখন আপনি স্টপ, ভেবে দেখবেন যে আমলটা আপনার সঠিক হচ্ছে কি না, করা ঠিক হবে কি না। যেমন একটা বিল্ডিং করতে গেলে, বাড়ি করতে গেলে বা ব্যবসা বাণিজ্য করতে গেলে মানুষ ভেবেচিন্তে দেখে কিভাবে হবে, তার প্ল্যান এস্টিমেট করা, রুম করব ইত্যাদি ইত্যাদি, এ তো বড় কাজ। কিন্তু ছোটখাটো কাজ যখন আপনি করবেন, তখন আপনার ভেবেচিন্তে দেখা উচিত যে আমি যে কথাটা বলছি, আমি যে কাজটা করতে যাচ্ছি বা বলতে যাচ্ছি, কারো সম্বন্ধে আমি যখন মন্তব্য করতে যাচ্ছি, তখন সেটা আমার জন্য বলা ভালো হবে নাকি মন্দ হবে, এই ভেবে দেখা দরকার। আপনি একজনকে দেখলেন, তারা ছেলে মেয়ে দুজনেই হয়তো এক সাইকেলে যাচ্ছে, এক মোটরসাইকেলে যাচ্ছে, কি এক জায়গায় বসে গল্প করছে, চোখ বন্ধ করে আপনি আপনার বন্ধুকে বলছেন দেখ রে হ্যাঁ মজা লেগেছে, কিন্তু আপনি এটা ভেবে দেখলেন না যে তারা ভাই বোন হতে পারে। আপনি একটা কথা বললে সেই কথার কারণে আপনি জাহান্নামে 70 বছর গিয়ে পড়বেন। এমন কথা আছে যে কথার কারণে আপনার জীবের কারণে, জীবে যাতে সর্বনাশের কারণে আপনি জাহান্নামে গিয়ে পতিত হবেন। আপনি খেয়াল করেন না, অনেক সময় কথা মানুষ বলে দেয়, আলগা জীবে আসে বলে দেয়। এইভাবে পরের সম্পর্কে, কোন দল সম্পর্কে, কোন ব্যক্তি সম্পর্কে মন্তব্য করার আগে ভেবে দেখো। একজন হয়তো কোন দায়িত্বে আছে, মতওয়ালি, মসজিদের মতওয়াল্লি, মাদ্রাসার সেক্রেটারি বা অন্য কিছু, তার কাছে অনেক মোটা টাকা জমা থাকে। এবারে সে যদি বাড়ি করে তো লোকে কি বলবে, মারা টাকা নিয়ে বাড়ি করছে। মসজিদের মতওয়াল্লি, তার বাতের রোগ হয়েছে, রোগ ভালো হয় না, তো লোকে বলে কি, বলছে কি যে মাদ্রাসা মসজিদের পয়সা মেরে খাচ্ছে না, তাতে ওইসব হয়েছে। এই শ্রেণীর আলগা জীবে কথা তারা বলে থাকে। বলতে বলছো কেন, বলছে হ্যাঁ হ্যাঁ তুমি জানলে কি করে যে মেরে খাচ্ছে, বলছে হ্যাঁ হ্যাঁ আগুন দেখতে হয় না, ধোঁয়া দেখেই বোঝা যায় যে আগুন জ্বলছে। তা আগুন জ্বলছে তুমি জানলে, তা জানলে কি করে যে ওটা কাঠে জ্বলছে না ঘিয়ে জ্বলছে, তোমাকে জানতে হবে তো। ওর আগুনটা যে জ্বলছে ধোঁয়া দেখে তুমি বললে যে আগুন জ্বলছে, তো ঘি দিয়ে জ্বলছে না কাঠ দিয়ে জ্বলছে তুমি জানলে কি করে, আন্দাজে তুমি কথা বলছো। একটা লোক, সে বিদেশে চাকরি করে, সে যখন টাকা পয়সা পাঠায় এবং নিজের বাড়ি বিল্ডিং করছে, তখন লোকে বলে কি, দেখ হ্যাঁ এ মারা পয়সা, এ অমক তমক, হারাম, না হলে বড় লোক হওয়া যায় না, এমন এমন কথা বলে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। আরে আমার বেতন জানলি না, আমার বাপের নামটা পর্যন্ত জানিস না, আর আমার বেতন জানলি না, আমার কাজ জানলি না, আর আমার পেছনে তো সমালোচনা শুরু করে দিলে মুখ আলগা জিবে। মায়াল ফেজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, যে কথা বলছো তুমি এই কথা বলার জন্য তৎপর প্রহরী ফেরেশতা মজুদ আছেন, লিখে রাখছেন, ছাড়বেন না। আন্দাজে বলে দিল, তো কি করে জানলি, আমার বেতন জানলি না, আমার কাজ জানলি না, আমি মাসিক উপার্জন, মাসিক উপার্জন জানলি না, আর বলে দিলি যে হারামের টাকা, মারা টাকা। বলতে খুব মজা লাগে তাই না, তুই কি করে জানলি বলতো, তুই কি করে জানলি। ওই যে মনে আছে যে রাখালরা যখন মাঠে ঘাটে গরু চড়াতে যায়, গরু ছাগল চড়ায় না, তো ওই মাঠে গরমের দিনে পানি, পুকুরে পানিতে নেমে সাঁতার কাটে, নদীর পানিতে নেমে সাঁতার কাটে। তো এক রাখাল সাঁতার কাটছিল, কাটতে কাটতে থেমে গেছে, থেমে গিয়ে মানে আর নড়াচড়া করে না, তখন যে পারে মানে পানির বাইরে আছে পারে আছে সে বলছে তুই কি করছিস আমায় আমি জানি তুই কি করছিস। ও তখন বলছে যে আমি কি করছি তুই কি করে জানলি আমার কাজ আমি ভিতরে পানির ভিতরে কি করছি না করছি হ্যাঁ আমার বাপের নাম কি আমার বেতন কি আমার কাজ কি তুই কি করে জানলি আমি পানিতে দাঁড়িয়ে কি করে জানলি। বলছে হ্যাঁ তুই ঠিক মুছছিস না মুছছিস তার মানে দাঁড়িয়ে গেছিস এবারে কি করছিস পানিতে মুছছিস। হি বাজারি ধরা পড়ে গেছে বুঝি মাই তুই কি করে জানলি আমি মুছছি কি করে জানলি। বলছে হ্যাঁ আমি জানি আমিও মুতিবে অমনি করে। এই হচ্ছে রাখাল। রাখাল নিজে যেটা করে নিজে পানিতে দাঁড়িয়ে মুতে বলে পরকেও সে অনুমান করে ফেলে বলে সেও মুছছে। চোর চোর ধরে তাই না ঢেমন ঢেমন ধরে। এখন তুমি আন্দাজে একজনকে বললে সে চোর নাও হতে পারে তুমি নিজে চোর বলে পরকে চোর বলছো। তো বলার আগে কি করতে হয় স্টপ নিজেকে মহাসভা হিসাব করো নিজেকে বলো এই যে বললে ফেললে তুমি ঢিল ছোড়া ছোড়া ঢিল ফেরানো যায় অসম্ভব তেমনি বলার কথা ফেরানো যায় না। তুমি হয়তো পরে মাফ করবে সরি আমি বলে ফেলেছি আমাকে মাফ করে দিলে মাফ করে তোর অন্তর থেকে তো মাফ হবে তবে তো হবে হকুকুল ইবাদ এইভাবে তুই যদি অন্তর দিয়ে এইভাবে তুই জীব দিয়ে মানুষকে অন্তরে মানুষের অন্তরকে তিরগেতে থাকিস তাহলে আল্লাহ তালা মাফ করবেন না সহজে যতক্ষণ না বান্দা মাফ করেছে। এই জন্য কিছু বলার আগে স্টপ আগে আগে ভাবতে হবে যে আমি কথাটা বলছি এই বলার প্রতিক্রিয়া কি হতে পারে এই আমি কথাটা বলার ফলে সর্বনাশিতা কি হতে পারে এটা আগে খেয়াল করে তারপরে কথা ছাড়তে হয়। এই জন্যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না করার আগে ভেবে নিতে হবে ভালো করে যে আমি যে কাজটা করতে যাচ্ছি ভালো কাজ হয় ভালো কাজ হওয়ার আগেও ভালো কাজ করতে যাওয়ার আগেও আপনাকে ভাবতে হবে তার কারণ আপনার সমালোচক আছে পেছনে। যতই ভালো কাজ করুন আপনার পেছনে সমালোচক আছে যতই ভালো কাজ করুন। ওই যে একটা কথা আছে না জোহা বা লোকমান হাকিমের কথা বাপ বেটায় গাধার পিঠে সওয়ার হয়ে যাচ্ছিল পাঁচজন যুবক দেখে বলছে এত নিষ্ঠুর বাপ বেটা দুজনেই চেপে বসে আছে। সমালোচনা করলে সমালোচনা যদি শুনেন আপনি তাহলে তো মুশকিল না বাপ শুনলে সমালোচনা ঠিক আছে আমি বেচার বুড়ো মানুষ হতে চল তুই চেপে চল বাবা। খানিক দূর পরে গিয়ে আরো পাঁচজন যুবক দেখে বলছে কত বড় নিষ্ঠুর বেটা এই তোর এখন কাঁচা বয়সে বুড়ো বাপটাকে হাঁটিয়ে নিয়ে চললি হ্যাঁ আচ্ছা বোকা তো ঠিক আছে বাবা কাজ কর তুই হেঁটে চল আমি চেপে যাই। চেপে যাচ্ছে খানিক দূর পর আরো পাঁচ দশজন যুবক বলছে কত বড় বেউকুব বাপ দেখ দেখি হ্যাঁ বুড়ো মানুষটা গাধার পেটে যাচ্ছে আর ও হেঁটে যাচ্ছে ছোটের বাচ্চাকে হেঁটে নিয়ে যাচ্ছে। তখন ছোট বাচ্চাটাকেও বুড়ো নেমে গেল দুজনেই হেঁটে যাচ্ছে গাধাটাও খালি পিটে যাচ্ছে। কিছু দূর পর আরো পাঁচজন আরো পাঁচজন দশজন লোক বলছে কত বড় বোকা মানুষ দেখ দেখি সাথে সবারই থাকতে পায়ে হেঁটে চলল। তাহলে দুজনে চাপলেও দোষ বুড়ো চাপলেও দোষ ছেলে চাপলেও দোষ কেউ না চাপলেও দোষ। দোষ থেকে আপনি মুক্তি পাবেন না দোষ দেখে রোষ করা ইহা এক দোষ। কিন্তু এই যে সমালোচক মানুষ যারা আছে অবিবেচক এরা কিন্তু জাহেল ভাল জ্ঞানী মানুষ জ্ঞান করে কথা বলে কিন্তু বোকারা জাহেলরা কথা বাস মুখে বলে দিল বাস বেফাস কথা বলে দেয় এমন কথা বলে যে কথার আপনার ছান এমন ছান থাকে যে যেমন বাঁধুনি তেমনি বিঁধুনি। এই কথার সেই কথার ফলে কত মানুষের সম্ভ্রম লুঠায় কত মানুষের ইজ্জত নষ্ট হয় কত মানুষের পজিশন চলে যায় কত মানুষ সমাজে হীন হয়ে যায় তুচ্ছ হয়ে যায় ঘৃণ্য হয়ে যায় আর সেই কথা প্রচার হয় সমাজে আর তাতে মাটিতে এসে ঘা তৈরি করে ঘা সৃষ্টি করে ফলে সমাজে ক্ষতি হয় অবশ্যই ক্ষতি হয়। কিন্তু যে কাজ করবে তাকে সেই সমালোচনা শোনা উচিত নয়। কুত্তা ভুক্তা রহেগা হাতি হাতি চলতা রহেগা এই নিয়ম ধরে কিন্তু মন তো ব্যথিত হবে না মানুষের মন তো মানুষের মন কত বড় মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহা মন ব্যথিত হতো না হতো না। সেই মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কোরআনের কত আয়াত অবতীর্ণ করলেন কত সূরা অবতীর্ণ করলেন। যেমনি কাফেররা এক একটা কথা বলতো কত রকম ভাবে সমালোচনা করত আর আল্লাহ নবীর মন মানুষের মন প্রকৃতি এ তো হবেই আঘাত লাগবেই আর সেই আঘাতের তীর যখন মানুষকে দগ্ধ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা কিংবা আয়াত অবতীর্ণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেন। আল্লাহর নবী দুনিয়াতে কিছু না পেলেও আপনাকে আমি কাউসার দিচ্ছি, ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনাকা আল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনাকে আটকুরো বলে, আপনার শত্রুরাই হচ্ছে আটকুরো। এইভাবে বহু জায়গাতে আওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এইভাবে আরো কত জায়গাতে আল্লাহর নবী কে সান্ত্বনা দেওয়া হয়েছে। ফালা ইয়াযহাব নাফসুকা হাসারাতিন, আছে না, ওরা ইমান আনছে না বলে তোমার আত্মা যেন দুঃখিত না হয়, ব্যথিত না হয়, আফসোস না করে, কিন্তু মানুষের মন করে বলেই, সেই এত বড় মানুষ তিনি, তার মন যদি খারাপ হতো আমাদের তো হবেই। জেনে রাখবেন, ছাড়বে না কেউ, যাকে আপনি বিনবেন সে কোনোদিন ছাড়বে না। এই বিধুনিকে পীড়ন করিলে সে পীড়া এসে পীড়া দেবে তোমাকে, একদিন আসবেই যে পীড়া তোমাকে পীড়ন করবেই। সুতরাং বলার আগে, কথা বলার আগে, কাজ করার আগে ভেবে নিতে হবে যে আমি যেটা বলছি, যেটা করছি সেটা ঠিক কিনা। ভালো কাজ যখন করতে যাবেন তখনও ভেবে দেখবেন যে কাজটা করছি ব্যক্তির জন্য। যদি আমি করি কাজটা, ভালো কাজ করি, তাহলে সমালোচনা হবে, তাহলে আমি করব না, তাহলে না করলে পরে তাহলে তো কাজ হবে না সমাজে। করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি আপনি আল্লাহর জন্য করেন তাহলে সারা বিশ্বের লোক যদি আপনার সমালোচনা করে কোন সমস্যা নেই। যে কাজ আল্লাহর জন্য করছেন সেই কাজের পেছনে যদি আপনার সমালোচনা হয় সারা বিশ্বের মানুষের পক্ষ থেকে, আপনার কিছুই এসে যায় না, কারণ আল্লাহ এই কাজের বদলা দেবেন এবং এই কাজের বরকত দেবেন। সুতরাং সেক্ষেত্রে আপনি নিজে ভাববেন, ভেবে আল্লাহর ওয়াস্তে কাজটা করবেন, নিয়তটাকে ঠিক করে নেবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা থাকবে না। মেয়েরা বাড়িতে কত কাজ করে, তাই না? কোন মেয়ে বসে থাকে, কোন মেয়ে কাজ করেই যায়, আর দুনিয়ার নিয়মে এই যে করে তাকে করতেই হয়, আর যে বসে থাকে সে লাটের বিবি বসে থাকে, পটের বিবি, তাদেরকে কি বলা হয়, পটের বিবি, পট, ওই যে যেমন পটে থাকে চুপচাপ আরামসে, ওকে এনে দাও খাবে। কিন্তু এরকম হয়, মনে করুন বাড়িতে দুই ভাই, এক ভাইয়ের, এক ভাই চাকরি করে, এক ভাই চাকরি করে না, এখন যার ভাই, যে ভাই চাকরি করে তার বউ বসে খাবেই তো। এখন যার চাকরি নেই তার বউ কি করবে, তাকে বলে তোমাকে তো পুষিয়ে দিতে হবে, আমার স্বামী তো চাকরি করে। আহা, আল্লাহ তাআলা এই যে ভাগ্য রচনা করেছেন, এই ভাগ করে দিয়েছেন, এই ভাগ্য। আর সেই ক্ষেত্রে মানুষরা এইভাবে কি করে, এক অপরকে কি করে নেয়, খাটিয়ে নেয়, অন্যায়ভাবে। শাশুড়ি বসে থাকে, বইয়ের কষ্ট দেখতে পায় না, ননদ বসে থাকে, বইয়ের কষ্ট দেখতে পায় না, এইভাবে বা ভাবির কষ্ট দেখতে পায় না, মেয়ে খেটেই যায়। কিন্তু মেয়ে যখন কাজ করবে অথবা করবে না তাকে ভেবে নিতে হবে। এই হচ্ছে মহাসাবাতুন নাফস বলা, আত্মসমালোচনা। দেখো ভেবে, যদি তুমি করো, লোক দেখানি করো, কিছুই হবে না, গালাগালি করো, কিছুই হবে না, মনে মনে গালি দাও, কিচ্ছু হবে না, কিছুই পাবে না। আর যদি তুমি আল্লাহর হস্তে করো যে যাক আমি স্বামী সংসারে কাজ করছি, স্বামীর উপকার হচ্ছে, বা স্বামী আমি সংসারে আছি, পাঁচজনকে রান্না করে খাওয়াচ্ছি, তার আল্লাহ ইবাদত করবে, তার এইভাবে যদি সওয়াবের নিয়ত করে করে, তাহলে দুনিয়াতে ফাঁকছে গেল, দুনিয়াতে পেল না কিছুই, তাই না? কিন্তু আখেরাতে সে পাবে। আপনারা নিশ্চয়ই ভাববেন যারা বালাদিয়ায় কাজ করে, যারা দেখেছেন কাগজ পেপসি ডিব্বা এটা সেটা কোড়ায়, তাই না? রাস্তা পরিষ্কার করা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এটা কি? আহা, ইমানের একটা শাখা। কিন্তু নিয়ত করবেন তবে তো, নিয়ত করবেন তবে তো। এখন কোন কুত্তার বাচ্চাটা ফেলেছে রে যে গালি দেন? গালি দিলে আপনার সব হবে, কিন্তু যদি আপনি দেখেন যে হ্যাঁ একটা পাথর পড়ে আছে, কাঁটা পড়ে আছে, আপনি সরিয়ে দিলেন, পেপসির ডিব্বাটা কে ফেলেছে, ইচ্ছা করলে দেখবেন যে ডিব্বা থাকে তার পাশেই পড়ে আছে, সে ইচ্ছা করলে ডিব্বাটা ফেলতে পারত, কিন্তু আপনি গালি দিলেন কুত্তার বাচ্চা ডিব্বাটা না ফেলে কেনে ফেলেছে, তো আপনার কষ্ট হচ্ছে বলে তো। কিন্তু আপনি যদি গালি না দিয়ে ডিব্বাটা যেভাবে আপনার কাজ আপনি করেন আর সবের নিয়ত রাখেন, যদি অতিরিক্ত কাজ করায়, যেমন ওভারটাইম, যে কাফিলে ওভারটাইম করায়, এই যদি বালাদিয়ার লোকে ওভারটাইম করে তাদেরকে পয়সা দেওয়া হয় না, অতিরিক্ত কাজ করানো হয় কিন্তু পয়সা দেওয়া হয় না, পয়সা দেওয়া হয় না, তার পেছনে কত গালি দেওয়া হয় না, হয় না, কত গালি আমাদেরকে খাটাচ্ছে, পয়সা দেয় না এসে, কিন্তু না, আপনি যদি নেকির নিয়ত, সওয়াবের নিয়ত করে কাজটা করেন, যে আল্লাহ দুনিয়াতে পেলাম না কিন্তু কাল আখেরাতে আমি পেতে চাই, তাহলে পরে এই চিন্তা ভাবনা নিয়ে আত্মসমালোচনা করে যদি আপনি কাজটা করেন, তাহলে আজ আপনি পেলেন না কিন্তু কালকে কেয়ামতে আপনি পেয়ে যাবেন। সুতরাং এইভাবে নিজের আত্মসমালোচনা করে কাজে নামতে হবে, তাহলে দেখবেন যে হ্যাঁ আপনার সমস্ত কাজ একদম কমপ্লিট হচ্ছে। হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রাহিম আল্লাহ আব্দান ওয়াকাফা ইনদা হাম্মিহি ফাইন কানা লিল্লাহি মাদা ওয়া ইন কানা লিগাইরিহি তাআখার। আল্লাহ তাআলা সেই বান্দাকে রহম করেন যে কোন সংকল্প করার আগে, কোন কাজ করার ইচ্ছা করার আগে সে থামে, স্টপ, একটু থেমে চিন্তা করে, ভাবনা করে, তারপর যদি আল্লাহর ওয়াস্তে হয় তাহলে সে কাজ করে, আর যদি বান্দার ওয়াস্তে কারো অন্য কার জন্য হয় তাহলে সে করে না। তার মানে প্রত্যেকটা কাজ কার জন্য করতে হবে? আল্লাহর জন্য, এই জন্য আগে ভেবে নিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আত্মসমালোচনা কাজ করার পরে, কোন কাজ করলেন তারপরে আপনি আত্মসমালোচনা করছেন, সেই কাজটা আমি করলাম না, কি ঠিক করলাম না ভুল করলাম, আজকে কাজটা করা হলো না, মহরমের রোজাটা রাখা হলো না, এই যে একটা আত্মসমালোচনা আক্ষেপ, কাজটা না করার পরে অথবা করার পরে আপনার একটা আক্ষেপ, কিংবা নামাজটা জামাতে পড়া হলো না, কিংবা কোন আরো কোন কাজ, কিংবা কোন পাপ করে ফেলেছেন, সে পাপটা এটা করলাম, অমুক লোকটাকে ধমক দিলাম, অমুক লোকটাকে গালি দিলাম, অমুক লোকটাকে মারলাম, এই যে মনের ভিতরে একটা কি আক্ষেপ, এটা কোন নাফস বলে, কোন আত্মা বলে, একে নাফসে লাওয়ামা, নাফসে লাওয়ামা। খারাপ করে কিন্তু তারপরে কি করে, সে নিজেকে নিজেই নিন্দা, নিজেকে নিন্দিত করে, নিজের সমালোচনা নিজে করে, আর যে নিজের সমালোচনা নিজে করতে পারে সে কিন্তু মহৎ মানুষ, সে কিন্তু ছোট মানুষ না। যখনই তার আক্ষেপ হবে যে আমি লোকটাকে বললাম, আমি এক থাপ্পড় মারলাম, যে মনের মধ্যে যখনই আপনার অনুশোচনা হবে, অনুতাপ আসবে, তখন জানবেন যে আপনি তওবা করার সুযোগ পাবেন, তাই না? সুতরাং সেক্ষেত্রে আপনাকে পাপ যখন করে ফেলেছেন তখন সঙ্গে সঙ্গে সমালোচনা নিজের করবেন যে আমি করে ফেলেছি, আর যখন আপনার বিবেকে দংশন দেবে, বিবেকে কামড় দেবে, তখনই আপনি বুঝতে পারছেন। আপনারা নিশ্চয়ই হাদিসের ঘটনা জানেন, মাইজ বিন মালিক বলে মাইজ ব্যভিচার করে ফেলেছিলেন, তারপরে আল্লাহ নবীর কাছে এলেন, কেউ তাকে আসতে বাধ্য করেছিল, কিসের কিসের দংশনে এলেন, বিবেকের দংশনে, তারপরে বলেন তুমি কি পাগল, তোমার মুখ, তার মুখ শুনে দেখা হলো, তুমি কি মদ খেয়েছো, এরকম বলছো কেন, পাগলের মতো কথা, নিজে থেকে বলে যে জানছে যে আমাকে কি করা হবে, হত্যা করা হবে, তবুও সে স্বীকার করছে, কেন, বিবেকের দংশনে। এ হচ্ছে কাজ করে ফেলার পরে, পাপ করে ফেলার পরে আত্মসমালোচনা। তারপরে পরে এক মহিলা এলো গ্রামে দিয়া, সে মহিলা ওই একই অবস্থা, যে তুমি নিশ্চয়ই এমন কিছু করনি যেটা হারাম, যেমন স্বামী স্ত্রীদের করে, বলে না ইয়া রাসূল আল্লাহ, আমি এমন কিছু করেছি এবং তার ফলে আমি ওই আমার পেটে বাচ্চা এসে গেছে, আমি গর্ভবতী হয়ে গেছি, আর তো কোনো উপায় নেই, এর থেকে বড় শিকার আর কি হতে পারে। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছেন যে আল্লাহর কাছে তওবা করো, তা সে যেন তার হদ কায়েম হলে, দণ্ডবিধি কায়েম হলে তাকে কি করতে হবে, হত্যা করতে হবে। ওই মহিলাকে বলা হলো কিন্তু সে মানতে চায় না, কিসের দংশনে, বিবেকের দংশনে, বলা হলো যাও তুমি, তুমি অন্যায় করেছ, কিন্তু তোমার ছেলে কোনো অন্যায় করা নেই, পেটের সন্তান, এই ভ্রূণ কোনো অন্যায় করা নেই, বাচ্চা প্রসব হবে, তারপরে এসো, তার বাচ্চা প্রসব হওয়ার সঙ্গে সঙ্গেই নিয়ে চলে এসছে, তার না জেল, না পুলিশ, তার কিছু নেই, তা সত্ত্বেও মহিলা বাচ্চা নিয়ে বসে, ইয়া রাসূল আল্লাহ, আমি বাচ্চা প্রসব করে ফেলেছি, এবার আমাকে পবিত্র করেন, তা হের নি ইয়া রাসূল আল্লাহ, বললে তো বাচ্চা বাচ্চা তো এখন বাচ্চাকে দুধ খাওয়াবে কে, যাও বাচ্চা রুটি খেতে শিখলে তখন এসো, আবার তার না প্রহরী আছে, না জেল আছে, না পুলিশ আছে, কিছু আছে, ঠিক বাচ্চা রুটি খেতে শিখেছে, হাতে রুটি ধরিয়ে দেবো, ইয়া রাসূল আল্লাহ, আমার বাচ্চা এখন রুটি খেতে শিখেছে, তাহলে আমাকে এখন পবিত্র করে দেন, আমি পবিত্র হতে চাই, বিবেকের দংশনে। এ হচ্ছে কি, কাজ করে ফেলার পরে মহাসভা, হিসাব। তারপর এক সাহাবি বা এক লোক এক মহিলাকে চুম্বন দিয়ে ফেলেছে, চুম্বন দেওয়ার পরে তারপরে আত্মসমালোচনা এবার শুরু হয়েছে, যে আমি চুম্বন দিলাম, এ তো অন্যায় হয়েছে, মসজিদে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূল আল্লাহ, আমি এরকম করেছি, আল্লাহ রাসূল জবাব দিলেন না, তারপরে নামাজ পড়লেন, নামাজ পড়া পর বললে হ্যাঁ কে এরকম করেছিল, বলে হ্যাঁ রাসূলুল্লাহ আমি এরকম করেছি, তারপর তিনি যে বললেন, ব্যবস্থা করলেন যে নামাজ পড়লে আমাদের সাথে, নামাজ পড়লে পরে ছোটখাটো গোনাহ মাফ হয়ে যায়। তো এইভাবে আমি বলতে চাচ্ছি যে এমন এমন লোক যারা পাপ করে ফেলার পরে তারা আত্মসমালোচনা করে এবং নিজেকে আত্মসমর্পণ করে, নিজের আত্মাকে সমর্পণ করে, কার কাছে, আইনের কাছে, আল্লাহ আল্লাহ রসুলের কাছে, রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে এসে বললেন যে আমি এই পাপ করে ফেলেছি, এ হচ্ছে আত্মসমালোচনা। এমন কোন কাজ যেটা করা উচিত ছিল না সেটা করে ফেলেছেন, তাতেও আপনার আক্ষেপ হওয়া উচিত, আত্মসমালোচনা করা উচিত। এমন কোন কাজ যেটা করা মুবাহ ছিল, মানে সেটা হারাম হালাল কিচ্ছু না, করলেন কিন্তু কেন করলেন, সেটা আল্লাহর ওয়াস্তে কেন করলেন না, এরকম একটা আক্ষেপ হওয়া দরকার। আল্লাহর ওয়াস্তে করলে কি হয়ে যায়? ইবাদত হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে করলে ইবাদত হয়ে যায়। এই জন্য এইভাবে যদি আপনি আত্মসমালোচনা করেন তাহলে দেখবেন আপনার কাজ বড় সুন্দর হচ্ছে। আর এক প্রকার বললাম যে মহাসাবা, এটা হলো আম আম ভাবে আপনি আত্মসমালোচনা করলেন। কিন্তু নির্দিষ্টভাবে যদি আপনি আত্মসমালোচনা করেন সেটা হচ্ছে কখন, মনে করুন দিনের শেষে শোবার সময়ে শুয়ে শুয়ে দেখবেন অনেক মানুষ বাড়ির ছাদের দিকে তাকিয়ে থাকে, সে মনে মনে হিসাব নেয় যে আমি কি করলাম কি করলাম না। তারপর সপ্তাহে একদিন করতে পারে, মাস শেষে একবার করতে পারে, বছর শেষে একবার করতে পারে। আমাদের বিষয় কি ছিল, বছর শেষ হয়ে গেছে, নতুন বছর ঢুকেছে তার জন্য, তাই না? এই জন্য আত্মসমালোচনার বিষয়টা আমরা বেছে নিয়েছিলাম। সুতরাং সেই সময় সে নিজের হিসাবটা নেবে, কি করলাম আজ সারাদিন, আমি কি করলাম, আমার আমল নামাতে আজ সারাদিন কি, ইনি কে লিখলেন আর ইনি কে লিখলেন, ডাইনের ফেরেস্তা কি লিখলেন আর বামের ফেরেস্তা কি লিখলেন, এইভাবে সমালোচনা সে করতে থাকবে। তারপরে কোন বিষয়ে আমি কি মানে ত্রুটি করে ফেলেছি সেটা খেয়াল করবে, যে কোনো ত্রুটি হয়ে গেছে কিনা। আত্মসমালোচনা যখন সে করবে সেটা নির্দিষ্ট সময়ে, রাত্রের বেলাতে কি দিনের শেষে কি সপ্তাহের শেষে কি বছরের শেষে কি মাসের শেষে, এক সময় সে করতে পারে, দেখবে যে আমি সারা মাসে কি করলাম, সারা বছরে কি করলাম, এ বছরটা কেমন গেল, আগামী বছর যেন ভালো হয়, ভালো কাজ করতে পারি, সেইভাবে সে নিজের আত্মসমালোচনা করতে পারে। এইরকমই আত্মসমালোচনার সময় হচ্ছে যখন কোন পবিত্র সময় হবে, যখন বিশেষ একটা মৌসুম হবে, যেমন খুব ভালো জায়গাতে গেছেন, যেমন মক্কা মদিনায় গেছেন, সেখানে আপনি আত্মসমালোচনা করতে পারেন। বিভিন্ন ভালো মানুষের কাছে আপনি গেছেন, সেখানে হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, সেখানে আপনি আত্মসমালোচনা করতে পারেন। তারপরে রমজান এসেছে, এই রমজানে কি করতে হয়, নিজের আত্মসমালোচনা করার সুযোগ, তওবা করার সুযোগ রমজান মাস। তারপরে জিলহজ মাসের দশ দিন, জিলহজ মাসের দশ দিন বড় ফজিলতপূর্ণ দিন, যে দিনে আমল করা বলা হয়েছে জিহাদ থেকেও উত্তম, এখানে আপনি আত্মসমালোচনা করতে পারেন। জুমার দিন বিশেষ করে পবিত্র দিন, ভালো দিন, সেটাকে আপনি সেখানে আপনি আত্মসমালোচনা করতে পারেন। তাহাজ্জুদ পড়তে উঠেছেন, এটাও একটা পবিত্র সময়, ভালো সময়, যে সময়ে দোয়া কবুল হয়, আল্লাহ তারা নিচের আসমানে নেমে আসেন, সেই সময়ে যদি আপনি নিজের আত্মসমালোচনা করেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, তাহলে নিশ্চয়ই আপনি জানবেন যে আল্লাহর দিকে আপনি নিকটবর্তী হচ্ছেন এবং আপনার আত্মা আপনার চরিত্র সবই সুন্দর হচ্ছে, পবিত্র হচ্ছে, পরিচ্ছন্ন হচ্ছে, আর এতে আপনার লাভ হচ্ছে। আত্মসমালোচনা করা উচিত, তবে তাতে কিন্তু বাড়াবাড়ি করা উচিত না। অনেক মানুষ আছে আত্মসমালোচনা করার পর তাতে বাড়াবাড়ি করে। উদাহরণ দিই, যেমন একটা কেসটা আপনারা শুনেছেন, কাহিনী শুনেছেন, যে এক আবেদ ছিল, সে এক মহিলার সঙ্গে কথা বলেছে, তারপরে মহিলার গায়ে হাত দিয়ে ফেলেছে, কথা বলতে বলতে মহিলার গায়ে হাত দিয়ে ফেলেছে। মহিলার গায়ে হাত দিয়েছে, তখন হাত দেওয়ার পরে তার অনুশোচনা হয়েছে, যে আমি পর মেয়ে গায়ে হাত দিলাম, যাকে হাত যার গায়ে হাত দেওয়া হালাল না, তখন সে করল কি, হাতটাকে নিয়ে আগুনে দিয়ে কি করল, পুড়িয়ে দিল। এটা দেখেন আত্মসমালোচনা, অনুশোচনা, কিন্তু তার শাস্তি কি এটা, যে আপনি একটা মহিলার গায়ে হাত দিয়েছেন, আপনার পাপ হয়েছে, গুনাহ হয়েছে ঠিকই, এর জন্য তওবা যথেষ্ট ছিল, কিন্তু তওবা না করে আপনি করলেন কি, অতিরিক্ত ভাবে আপনার হাতটাকে পুড়িয়ে দিলেন, এটা হচ্ছে আত্মসমালোচনায় অতিরঞ্জন বা বাড়াবাড়ি। তেমনি একজন লোকের আর একজন আবেদের গল্প শোনা যায়, যে সে এক মহিলাকে দেখেছিল খারাপ ভাবে, খারাপ নজরে কোন মহিলাকে দেখেছিল, এই জন্য সে নিজের চোখকে কি করেছিল, হ্যাঁ, নিজের চোখে আঙুল দিয়ে নিজের চোখ নষ্ট করে দিয়েছিল, এও হচ্ছে বাড়াবাড়ি। এক ব্যক্তি এক রাত্রে নাপাক হয়ে গেল, রাত্রে নাপাক হল, ফজরের নামাজটা হল না, রাত্রে হাত ঠান্ডা ছিল, এই জন্য নামাজ সে পড়ল না। পরবর্তীতে সে আত্মসমালোচনা করল, করার পরে সে এমন ভাবে নিজেকে ঠান্ডা পানিতে, পুকুরের পানিতে নেমে, মানে আপনার নিজের লিবাস পোশাক সহ নেমে বলে, তুই গোসল করে নামাজ নষ্ট করলি, লে তুই কষ্ট ভোগ, এই বলে সে পানিতে নেমে দাঁড়িয়ে থাকে। তারপরে তার সর্দি কাশি ইত্যাদি, এগুলো হচ্ছে আত্মসমালোচনায় বাড়াবাড়ি। তেমনি এক ব্যক্তি এমন একটা কথা বলেছিল বা এমন একটা জিনিস চেয়েছিল যেটা তার জন্য উপযুক্ত নয়, সেই জন্য সে এক বছর রোজা রেখেছিল। এগুলো হচ্ছে বাড়াবাড়ি, আত্মসমালোচনায় বাড়াবাড়ি। যেমন একজনের ছেলে অথবা ভাই গাড়ি চেয়েছিল, গাড়ি আমার একটা গাড়ি কিনে দাও, তো সে দেয়নি, বকাবকি করেছিল, ফলে সে যাই হোক আত্মহত্যা করেছে, কিছু করেছে, মারা গেল। তখন মারা যাওয়ার পরে তার কবরে তার কবর বাঁধিয়ে তার সেই কবরের উপরে নতুন গাড়ি কিনে চাপিয়ে দিল। এটা আমেরিকার ঘটনা, সত্য ঘটনা এটা। তো এই যে আত্মসমালোচনা, সে মারা গেল, মারা যাওয়ার পরে নতুন গাড়ি কিনে তার কবরে তুমি এইভাবে প্রতিষ্ঠা করলে, এগুলো কি? এগুলো হচ্ছে আত্মসমালোচনায় বাড়াবাড়ি করা। যাই হোক, এরকম করা আমাদের জন্য এটা বিধেয় না, এটা আমরা করব তা না। আমরা আত্মসমালোচনা করব, কিন্তু যেটা করতে হয় সেটা করব, যেটা করতে হয় সেটা করব। আমরা যেমন শোকের সময়ে, যেমন এখন শিয়ারা দেখছেন কিভাবে আত্মপ্রহার করছে, আত্মপ্রহার করে কোন ইবাদত ইসলামে নেই, আত্মপ্রহার করে নিজেকে কষ্ট দিয়ে, নিজেকে নিজে থেকে কষ্ট দিয়ে, করতে গিয়ে কষ্ট হলো সেটা আলাদা কথা, কিন্তু নিজে থেকে কষ্ট দিয়ে কোন ইবাদত ইসলামে নেই। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা আল্লাহর পক্ষ থেকে সুন্দর অবতীর্ণ জিনিসের বা কোরআনের তোমরা কি করো, অনুসরণ করো, সেই দিন আসার পরে আজাব হঠাৎ করে এসে যাওয়ার আগে যখন তোমরা কিছুই বুঝতে পারবে না, আনতাকুলা নাফসুন ইয়া হাসরাতান আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, যখন এমন সময় আসবে তখন প্রত্যেক মানুষ হয়তো বলবে, যে প্রত্যেক মানুষ বলবে, হাই আফসোস, আল্লাহর ব্যাপারে আমরা কি না শৈথিল্য করেছি, ওয়াইন কুন্তুলা মিনাস সাখিরিন, আর আমরা ছিলাম উপহাসকারীদের অন্তর্ভুক্ত, আও তাকুলা লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, অথবা বলবে, আল্লাহ যদি আমাকে হেদায়ত করতেন তাহলে আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম, তখন আল্লাহ দোষ দেবে, ভাগ্যের দোষ দেবে। আও তাকুলা হিনা তারাল আযাব লাউ আন্নালি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন, কিংবা আযাব দেখে বলবে, হাইরে যদি আমার আবিব আবার যদি ফিরে যেতে পারতাম পৃথিবীতে তাহলে ভালো লোক হয়ে যেতাম। বালা কাদ জাআতকা আয়াতি ফাকাযযাবতা বিহা, আল্লাহ বলবেন, বরং তোমার কাছে আমার আয়াত এসেছিল কিন্তু তুমি আয়াতকে মিথ্যা মনে করেছিলে, ওয়াস্তাকবারতা, অহংকার প্রদর্শন করেছিলে, ওয়া কুনতা মিনাল কাফিরিন, অস্বীকারকারী ছিলে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযিনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দা, যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা বলেছে, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, তাদেরকে দেখবে কিয়ামতের দিন তাদের চেহারা কালো হয়ে গেছে, আলাইসা ফি জাহান্নাম মাসওয়ান লিল মুতাকাব্বিরিন, জাহান্নামীদের ঠিকানা হচ্ছে জাহান, কি বলে, মুতাকাব্বিরিন বা অহংকারীদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, এটাই তাদের জন্য যথেষ্ট। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া কাব বিন উজরা, কাব বিন উজরাকে বলেছিলেন, আন্নাসু গাদিয়ানি ফা মুবতাউন নাফসাহু ফা মুতিকুহা ওয়া বাইউন নাফসাহু ফা মুবিকুহা, মানুষ দুই শ্রেণীর হয়ে থাকে, যে নিজের আত্মাকে বাঁচিয়ে নেয়, আর এক শ্রেণীর মানুষ যারা নিজের আত্মাকে ধ্বংস করে দেয়। এইভাবেই মানুষ আছে, আসলে মানুষের ভেবে দেখা দরকার। আর আপনারা এই কথা শুনেছেন যে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আদম সন্তানের সামনে যখন হিসাব নেবেন, আল্লাহ আদম সন্তানকে হাজির করে যখন হিসাব নেবেন, আর আদম সন্তান যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন তার পা হিলবে না যতক্ষণ না পাঁচটা প্রশ্নের উত্তর দিয়েছে। সে তাকে জিজ্ঞেস করা হবে তার বয়স সম্পর্কে, তুমি এই বয়স কিসে ক্ষয় করেছ, তাকে জিজ্ঞেস করা হবে তার যৌবন সম্পর্কে, যৌবন সে কিসে ব্যয় করেছে, তাকে জিজ্ঞেস করা হবে তার মাল সম্পর্কে, এখানে দুটো প্রশ্ন আছে, কিভাবে উপার্জন করেছ আর কোন পথে ব্যয় করেছ, আর শেষ প্রশ্ন হল যা শিখেছিলে কি আমল করেছিলে, যা শিখেছিলে কি আমল করেছিলে। শেখা কিন্তু চোখ দিয়ে শেখা হয়, কান দিয়ে শেখা হয়, এবং লেখাপড়া করে শেখা হয়, চোখ দিয়ে লেখাপড়া করে শেখা হয়, দেখে শেখা হয়, ঠোকে শেখা হয় এবং শুনেও শেখা হয়, সব রকমই শিক্ষা। এই শিক্ষার শিক্ষা কিভাবে তুমি কাজে লাগিয়েছো শিক্ষাকে এবং তাতে কি আমল করেছো, এ প্রশ্ন হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইকতানিম খামসান কাবলা খামস, পাঁচটা জিনিস কে পাঁচটা জিনিসের আগে মূল্যায়ন করো, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে মূল্যায়ন করো, এসবই আত্মসমালোচনা। সেটা কি? সাবা বাক্কা কাবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে, ওয়াসিহাতাকা কাবলা সাকমিক, আর অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাকে, ওয়া গিনাকা কাবলা ফাকরিক, তোমার দারিদ্র আসার আগে তোমার ধনবত্তাকে, ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার আগে তোমার অবকাশকে, ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, আর তোমার মৃত্যু আসার আগে তোমার জীবনকে কি করো, মূল্যায়ন করো, গনিমত মনে করো। কারণ এমন সময় আসবে যখন আফসোস করবে। এক যুবক, সে কোনোদিন জামাতে নামাজ পড়েনি, জামাতে যায়নি, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে সে হুইল চেয়ারে বসে গেল, আর সে ঘর থেকে বের হতে পারে না, যতটুকুই ঘরের ভিতরেই, কেউ যদি ঠেলে ঠেলে নিয়ে যায় তবেই, কিন্তু তার ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার লোক নেই। আজান হচ্ছে হাইয়া আলা সালা, হাইয়া আলাল ফালা, তখন সে ঘরের ভিতরে বসে হুইল চেয়ারে বসে আফসোস করছে, হাই রে যদি আমার পা দুটো থাকতো তাহলে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে আসতাম, এখন আফসোস করে কোনো কাজ হবে? যখন ছিল, যখন তোমার বয়স ছিল, যখন তোমার সুস্থতা ছিল, তখন তুমি গেলে না? যেমন ওই লোকদের মতো, ওই যে ইয়াউমা ইউকশাফু আন সাকিম ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, কিয়ামতের দিনে যখন পায়ের গোড়া, পায়ের কি বলে, পায়ের রলা উন্মোচন করা হবে, তখন সিজদার দিকে আহ্বান করা হবে, যে আল্লাহকে সিজদা করো, তাই না? আর সব মোমেন না আল্লাহকে দেখে সিজদা করবে, ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, কিন্তু তারা সিজদা করতে সক্ষম হবে না, সিজদা করতে যাবে বরং উল্টো দিকে, পিঠ বাঁকা হবে না, পিঠ বাঁকা হবে না। এখনো অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু পিঠ বাঁকা করে না, সোজা ঠাক ঠুকে দেয়, কিন্তু কেয়ামতের দিনে সে সিজদা করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, তারা নিকৃষ্ট অবস্থায়, হীন অবস্থায় সেখানে অবস্থান করবে, সেই অবস্থায় যখন তারা সিজদা করতে পারবে না, লজ্জা পাবে না, পাবে না, সিজদা আল্লাহ সামনে কিন্তু সিজদা করতে পারছে না। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়াহুম সালিমুন, তারা যখন সুস্থ ছিল, নিরাপদ ছিল, তখন তাদেরকে সিজদার জন্য আহ্বান করা হতো, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আসত না। আফসোস করে লাভ হবে? কোনো লাভ হবে না। এক বেচারিকে বলা হলো নামাজ পড়তে, আসুন মসজিদে আসুন, নামাজ পড়ুন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাব, আসলো না, এমন পেটের যন্ত্রণা, এমন অসুখ হলো যে হাসপাতালে তখন মর মর অবস্থা। হুজুর সাহেব, ইমাম সাহেব দেখতে গেলেন, কেমন আছেন জি? বলছে হ্যাঁ ভালো আছি, হুজুর দোয়া করেন এবারে সুস্থ হলে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব, তাই না? আফসোস হবে না? হবে না। এই সময়ে তার আফসোসটা এই জন্য যে বেঁচে থাকলে পরে, আমি যদি বেঁচে যাই আমি তো মরে যাব মনে হচ্ছে, আর তো কোনোদিন যাইনি মসজিদে নামাজ পড়তে, তো এবার হুজুর আপনি দোয়া করুন যেন বেঁচে যাই, তাহলে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব। কিন্তু বুঝতে পারছেন, কিছু লোকের ওয়াদা খেয়াল থাকে না, তাই না? ওই যে লা পার হয়ে গেলে মাঝি কি হয়, শালা হয়, গাছ থেকে নেমে গেলে আর আর নজর মনে থাকে না। ওই যে এক যে এক ছেলে গাছে চড়েছিল না, যে গাছে চড়ে নামতে পারছে না, চারিদিকে টাকায় মনে হচ্ছে পড়ে যাবে, তখন আল্লাহ কাছে, আল্লাহ আল্লাহ যদি আমি নামতে পারি তাহলে আট আনা দেবো, তারপর যে আখানি দিন নেমে এসেছে তারপর যদি নামতে পারি তখন চার আনা দেবো, তারপরে যখন পুরোটাই নেমে এসেছে তখন আল্লাহ দিতে পারলাম না। বুঝতে পারছেন? তো এইরকম কিছু লোকের আছে যারা রোগ অবস্থাতে খুব আত্মসমালোচনা করে, কিন্তু যখনই রোগ ভালো হয়ে যায় আবার কি হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার সুস্থতাকে, অসুস্থতা আসার আগে কি করো, মূল্যায়ন করো, তাকে গনিমত মনে করো, এটা সম্পদ মনে করো। কিন্তু বহু মানুষ আফসোসের বিষয়, তারা এটা করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আযারাল্লাহু ইলা ইমরিন আখখারা আজালাহু হাত্তা বালাগাহু সিত্তিনা সানা, আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি আর কোন ওজর রাখেন না যে বান্দারকে ষাট বছর বয়স দেওয়া হয়েছে, এখনো সময় হয়নি, ষাট বছর বয়স দেওয়া হলো, তুমি ভালো কাজ করতে পারলে না, আর জাহান নামে গিয়ে আফসোস করবে। এই শ্রেণীর মানুষ রাহুম ইয়াস্তারে খুনা ফিহা রব্বানা আখরিজনা না আমাল সালিহান গায়রাল্লাজি কুন্না না আমাল, তারা জাহান্নামে চিৎকার করতে থাকবে, বলবে আল্লাহ গো আমাদেরকে বের করে দাও জাহান্নাম থেকে, আমরা ভালো কাজ করব, যে কাজ করেছি খারাপ কাজ আর করব না। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, আমি কি তোমাদেরকে এমন বয়স দিইনি যে বয়সের ভিতরে যদি কেউ উপদেশ গ্রহণ করতে চাইত তাহলে উপদেশ গ্রহণ করত। 60 বছর বয়স দিয়েছিলাম তাই না? 60 বছর অনেক যথেষ্ট, অনেকে 70, 80, 90 পেয়ে থাকে, তবুও তওবা করার সুযোগ হয়নি। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাআকুমুন নাযীর, আর তোমাদের কাছে সতর্ককারী এসেছিল, নবী এসেছিল এবং আলেম ওলামা এসেছিল সতর্ক করতে। ফাযুকু ফামালিয যালিমিনা মিন নাসির, এখন আযাবের এই জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা আরো বলছেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, ওরা কি দেখে না যে ওদেরকে প্রত্যেক বছর একবার অথবা দুবার করে ফিতনায় ফেলা হয়, পরীক্ষা করা হয় ঝড় ঝঞ্ঝা দিয়ে, যুদ্ধ বিগ্রহ দিয়ে এবং বিপদ আপদ দিয়ে তাদেরকে পরীক্ষা করা হয়, অতঃপর তারা তওবা করে না, উপদেশ গ্রহণ করে না, তার মানে এরা আত্মসমালোচনাই করে না, করা উচিত, বুঝতেই পাচ্ছেন। তবে হ্যাঁ, যখন বছর পার হয়ে যায়, বছর পার হওয়ার সময় আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যেন ওইভাবে নতুন বছর বরণ করার জন্য নববর্ষ সাদর সম্ভাষণ আর কি কি অনুষ্ঠান না করি। আর অনেকে হ্যাপি বার্থডে করে, বাচ্চা বয়স পূর্ণ হলেই, এক বছর হলেই কি করে হ্যাপি বার্থডে, এই হ্যাপি বার্থডে পালন করা, জন্মদিন পালন করা, এটা কি, এটা হচ্ছে সুন্নত তাই না? হ্যাপি বার্থডে পালন করা হচ্ছে সুন্নত, কিন্তু কার সুন্নত? নবীর সুন্নত, ইহুদি খ্রিস্টানদের সুন্নত, যে সুন্নতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাবি আন্না সুনানা মান কানা কাবলাকুম, তোমরা অবশ্যই অবশ্যই লা তাত্তাবি আন্না, তোমরা অবশ্যই অবশ্যই অনুসরণ করবে পূর্ববর্তী জাতির সুন্নতকে। এ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সুন্নত, এই সুন্নত জন্মদিনের সুন্নত। আরে তোমার জীবন থেকে একটা বছর চলে গেল, তার জন্য আনন্দ হওয়া দরকার না শোক করা দরকার? দুঃখ শোক করা দরকার না দুঃখ করা দরকার? একটা বছর ক্ষয় হয়ে গেল, মানুষের বয়স বাড়ছে না কমছে, কমে থাকে। তো একটা বছর পার হয়ে গেল, তুমি ফু দিয়ে একটা মোমবাতি নিভাচ্ছ আর তুমি আনন্দ করছো, হ্যাপি বার্থডে টু ইউ, উপহার অমক তমক, নাচ গান বাজনা, হ্যাঁ কেক কেটে খাওয়া, কত আনন্দ! একটা বছর শেষ হয়ে গেল তার জন্য আনন্দ করতে হয়, কিন্তু বোকা মানুষরা আনন্দ করে? জেনে রাখবেন যে এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সুন্নত। আর তার দেখা দেখি বহু মুসলমানরা শুরু করেছে, একটি বছর চলে গেলে দুঃখ হওয়া উচিত, আনন্দ নয়। নদীতে ডুবে যেতে যেতে একটি বালক সাহায্য প্রার্থনা করল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বালক। এক ভদ্রলোক তা শুনে ঝাঁপ দিয়ে তাকে বাঁচালেন, বালকটি তাকে ধন্যবাদ জানালো, শুকরান আঙ্কেল, থ্যাংক ইউ। তখন ভদ্রলোক বললেন থ্যাংক ইউ জানাচ্ছ কেন, কি জন্য তুমি আমাকে থ্যাংক ইউ জানাচ্ছ, কিসের জন্য ধন্যবাদ? বলল আমার জীবন রক্ষা করার জন্য আপনি আমাকে বাঁচালেন না, তার জন্য আপনাকে থ্যাংক ইউ দিচ্ছি। লোকটি বলল বাছা, তুমি যখন বড় হবে তখন তোমার জীবন এমন ভাবে গড়ে তুলবে যেন মনে হয় তোমার জীবন বাঁচাবার উপযুক্ত ছিল, তাই বাঁচিয়েছিলাম। বাঁচাবার উপযুক্ত ছিল কি না তুমি বড় হয়ে আত্মসমালোচনা করবে, তখন তুমি ভাববে যে তুমি মারা যাচ্ছিলে, মরতে গিয়েছিলে, মারা যেতে, কিন্তু তুমি আমি বাঁচালাম, আমি ছিলাম বলে তুমি বাঁচলে। তো এই জীবন তোমার বাঁচাবার উপযুক্ত ছিল কিনা জেনে রাখবেন। যে যাবার সে চলে যায়, ফিরে নাহি আসে গো, সে আধার অমানিসায় চাঁদ নাহি হাসে গো। সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে, চলে গেলে আর উপায় হবে না, আর দুনিয়ায় থাকতে থাকতে আমাদেরকে হিসাব নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আত্মসমালোচনা করতে পারি, নিজের দোষ নিজে ধরতে পারি এবং নিজের কি কতটুকু করলাম, যাতে করে হিসাব রেডি করে রাখলে পরে কাল কেয়ামতের দিনে হিসাব সহজ হবে এবং খুবই সহজে আমরা জান্নাতে পার হতে যেতে পারব ইনশাআল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين